بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ সূর্যের ও তার কিরণের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেন তার, শপথ প্রাণীর এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, অতঃপর তাকে তার অসৎ কর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশত মিথ্যা আরোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। অতঃপর আল্লাহর রসুল তাদেরকে বলেছিলেন, আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো। অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রির পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন। আল্লাহ তাআলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশঙ্কা করেন না।